তোমারই নাম বলবো, আমি বলবো নানা কালে তোমারই নাম বলবো, আমি বলবো নানা কালে, আমি বলবো একা বসে আপন মনে ছায়া তলে তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছাড়ে তোমারই নাম বলবো। তোমারই নাম বলবো, আমি বল